বলিস না, মনে যদি না সয় ব্যথা ভালোবাসিস না। নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না। হিয়া জলে হিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখের পাতায় বৃষ্টি নামিস না। নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না। প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের সেদিন ভুলব কি করে কি করে কি করে। তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে, আমি দূরে সরে থাকবো কি করে কি করে। হিয়া জলে হিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন পথের ধুলায় স্মৃতির মেলায় যাবার বেলায় পিছু ডাকি শোনা। নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না। যদি বুকের খাঁচায় রাখি ওই দূরের আকাশ তাকে ডাকে রে ডাকে রে ডাকে রে। জানি সময় জোয়ার ভাটা থাকে গোলাপ ফুলেও কাটা, তবু মন যে তারই ছবি আঁকে রে আঁকে রে। হিয়া জলে হিয়া জলে নেভে না যে জলে, ওরে মনে আশায় আশায় ব্যথার ভাষায় ভালোবাসায় দুঃখ লিখিস না। নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস না, নারে নারে নারে ও মন পীড়িত করিস।